السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. لقد كان في يوسف وإخوته آيات للسائلين، إذ قالوا ليوسف وأخوه أحب إلى أبينا منا ونحن عصبة إن أبانا لفي ضلال مبين. صدق الله تعالى وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. معزز ومحترم حضرات مربيان الكرام وديگر مسلمان عظام، الله سبحانه وتعالى مهان دربار لاكھ شکریا ज्ञापन করছি যিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও মসজিদে আসার তৌফিক এনায়েত করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। আমরা গত কয়েক জুমা পর্যন্ত সূরা ইউসুফের তাফসীরের আলোকে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা পেশ করছিলাম। আজকেও এই সূরারই সাত নম্বর আয়াত থেকে তাফসীর পেশ করা হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে ইরশাদ করেন, লাকাদ কানা ফি ইউসুফ ওয়া ইখওয়াতিহি আয়াতুল লিসাইলিন, নিশ্চয় তোমাদের জন্য ইউসুফ এবং তার ভাইদের কাহিনীর মধ্যে, তাদের জীবনের মধ্যে রয়েছে আয়াত এবং নিদর্শন। লিসাইলিন, যারা প্রশ্নকারী। শুরুতেই বলেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরীক্ষা করার জন্য বিভিন্ন ভাবে তারা প্রশ্ন করত। মক্কার লোকেরা নিজেরা না পারলে আহলে কিতাব মদিনায় ছিল ইহুদিরা, এদের থেকে ধার করে প্রশ্ন শিখে এসে তারপরে প্রশ্ন করত, বিভিন্ন রকম প্রশ্ন করত। এর মধ্যে একটা প্রশ্ন ছিল এটাও যে বনী ইসরাইল কিভাবে সেই ফিলিস্তিনের থেকে মিশরে আগমন করেছিল, তার ইতিহাস কি, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করো। এরকম আরো অনেক প্রশ্ন তারা করত, কোরআনের বিভিন্ন জায়গায় সেগুলো আছে। সূরায়ে কাহফ এটাও এরকমই এক প্রশ্নের উত্তরে নাযিল হয়েছিল। আসহাবে কাহফদের ঘটনা কি ছিল? আবার কখনো প্রশ্ন করত, ইয়াসআলুনাকা আনিল আহিল্লা, চাঁদ সম্পর্কে জিজ্ঞেস করো, এরকম রূহ সম্পর্কে জিজ্ঞেস করো। আল্লাহ রাব্বুল আলামিন সব সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উত্তরগুলো শিখিয়ে দিয়েছেন। যেমন কোরআনে বলা আছে, ইয়াসআলুনাকা আনিল আহিল্লা, হে নবী আপনাকে লোকেরা জিজ্ঞাসা করবে হেলাল সম্পর্কে, নতুন চাঁদ সম্পর্কে। এই নতুন চাঁদ কেন উঠে, কিভাবে উঠে, এর ফায়দা কি? আল্লাহর নবীকে যখন এরকম প্রশ্ন করা হতো, আটকানোর জন্য হোক বা যে কোনো উদ্দেশ্যে হোক, আল্লাহ রাব্বুল আলামিন আগের থেকেই নবীকে জানিয়ে দিতেন, আপনাকে এই প্রশ্ন করা হচ্ছে, আপনি উত্তর এইভাবে দিলেন। ইয়াসআলুনাকা আনিল আহিল্লা, হে নবী আপনাকে লোকেরা জিজ্ঞাসা করবে চাঁদ সম্পর্কে। কুল হিয়া মাওয়াকিতুল লিন্নাসি, আপনি মানুষকে জানিয়ে দিন চাঁদ হচ্ছে মানুষের জন্য একটা চিরস্থায়ী সময় নির্ধারণী ক্যালেন্ডার। মাওয়াকিত একটা ক্যালেন্ডার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য আসমানে টানিয়ে দিয়েছেন, এটার মাধ্যমে লিতাআলামু আদাদাস সিনিন ওয়াল হিসাব, বছরের গণনা যাতে তোমরা এর মাধ্যমে করতে পারো, একটা চিরস্থায়ী ক্যালেন্ডার। আবার এক জায়গায় বলা হচ্ছে ইয়াসআলুনাকা আনির রূহ, হে নবী আপনাকে লোকেরা রূহ সম্পর্কে জিজ্ঞেস করবে। রূহটা কি জিনিস, কি আজীব অবস্থা, এই রূহটা যতক্ষণ থাকে অতক্ষণ কথা বলি, আবার রূহটা যখন চলে যায় তখন কথা বলার কোনো সুযোগ থাকে না। রূহটা যতক্ষণ পর্যন্ত থাকে অতক্ষণ পর্যন্ত হাঁটা চলা করা যায়, রূহটা যখন চলে যায় তখন লাশ হয়ে যায়। এজন্য ইহুদিরা নবীকে প্রশ্ন করার জন্য, আটকানোর জন্য শিখিয়ে দিল রূহ সম্পর্কে জিজ্ঞেস করো, কারণ এটা নবী ছাড়া উত্তর দিতে পারবে না। ইয়াসআলুনাকা আনির রূহ, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন হে নবী আপনাকে লোকেরা রূহ সম্পর্কে জিজ্ঞাসা করবে। উলির রূহ মিন আমরি রব্বি, আপনি মানুষদেরকে জানিয়ে দিন রূহটা হচ্ছে আল্লাহর একটা আদেশ, আমার রবের আদেশ। আল্লাহর আদেশ যে পর্যন্ত থাকবে তখন কাজ করবে, আদেশ যখন শেষ হয়ে যাবে তখন চলে যাবে, কাজ করা বন্ধ করে দিবে। ইয়াসআলুনাকা আনির রূহ, এই ধরনের প্রশ্ন আল্লাহ রাসূলকে করা হতো, আল্লাহ তাআলা আগে উত্তর দিতেন। এখানে আরো একটা রহস্যপূর্ণ বিষয় আমি আলেম ওলামাদের জন্য, এবং হতে পারে আপনারাও বুঝবেন, এটা এই জাতীয় প্রশ্ন যত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে জানিয়েছেন সব জায়গায় এভাবে বলেছেন যে আপনাকে প্রশ্ন করা হবে, আপনি উত্তরটা দিন। যেমন এর সাথে আরো কিছু যোগ করছি, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, হে নবী আপনাকে লোকেরা জিজ্ঞাসা করবে মদ এবং জুয়া সম্পর্কে, মদ খাওয়া যাবে কিনা, জুয়া খেলা যাবে কিনা। ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, মদ এবং জুয়া সম্পর্কে আপনাকে লোকেরা জিজ্ঞাসা করবে। কুল ফীহিমা ইসমুন কাবীরু ওয়া মানাফিউ লিন্নাস, এটা প্রথম দিকের আয়াত, সেজন্য আবার এখানে উত্তরটা এভাবে, আপনি মানুষকে বলুন ফীহিমা ইসমুন কাবীরুন, এর মধ্যে রয়েছে মারাত্মক ধরনের গুনাহ অন্যায়, ওয়া মানাফিউ আবার মানুষের জন্য কিছু উপকারও আছে, ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফিহিমা, তবে গুনাহের দিকটা পাপের দিকটা ক্ষতির দিকটা ভারী লাভের তুলনায়। এমনি ভাবে আপনাকে জিজ্ঞেস করলে আপনি বলুন, বল আপনি বলুন। আবার কোথাও প্রশ্ন করা হচ্ছে ইয়াসআলুনাকা আনিল মাহিদ, হায়েজ অবস্থায় মেয়ে লোকের মাসিক ঋতুস্রাব অবস্থায় তাদের সঙ্গে মেলামেশা করা যাবে কিনা। আল্লাহর নবীকে আল্লাহ তারা শিখিয়ে দিচ্ছেন আপনাকে জিজ্ঞেস করা হবে। কুল হুয়া আযান, আপনি বলে দিন যে না এটা নাপাক, ফাতাজিলুন নিসা ফিল মাহিদ, হায়েজ অবস্থায় মেয়ে লোকদের থেকে তুমি আলাদা থাকো, তাদের সঙ্গে মেলামেশা করো না। কুল যত জায়গায় আপনি বলে দিন, এইরকম ভাবে কোরআনের একটা বর্ণা ভঙ্গি পাওয়া যায়, আপনাকে জিজ্ঞেস করবে আপনি বলুন। এই একই ধারায় আর এক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইদা সাআলাকা ইবাদি আননি, হে নবী যদি লোকেরা আপনাকে আমার সম্পর্কে জিজ্ঞাসা করে, আমার সম্পর্কে যদি প্রশ্ন করে, বলা দরকার ছিল আপনি বলিনি, আগের যে পদ্ধতি বললাম তাতে বলা উচিত ছিল আপনি বলে দিন, কিন্তু এইখানে আল্লাহ রাব্বুল আলামিন আপনি বলে দিনের শব্দ ব্যবহার করেন নাই, কুল বলেন নাই। কারণ বিষয়টা যখন বান্দার আর আমার সাথে হয় তখন আর আপনি মাধ্যম থাকবেন না, ভাইয়া থাকবেন না। ওয়াইদা সালাকা ইবাদি আননি, হে নবী আপনাকে যখন লোকেরা জিজ্ঞেস করবে আমার সম্পর্কে, ফা ইন্নি করিব, আমি তো বান্দার কাছেই আছি। এইখানে আল্লাহ তাআলা বলেন নাই কুল আপনি জানিয়ে দিন যে আমি বান্দার কাছে না, কারণ বান্দার এবং আমার যখন বিষয়টা আছে তখন আর কোনো ভায়া মাধ্যম থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন এত স্পষ্ট করে দিলেন, এরপরেও আমাদের অনেক লোকেরা বলে যে আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যাবে না। দুনিয়ার জজদের কাছে কোনো কথা বলতে গেলে যেমন উকিল ধরা লাগে, এরকম ভাবে আল্লাহর কাছে দোয়া করতে হলে, আল্লাহকে পাইতে হলে উকিল ধরতে হবে। কি উকিল সব বছর হয়েছে সার্টিফিকেট নিয়া, তোমার উকালাতে সার্টিফিকেট দিল, উকিল ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে দিলেন, ওয়াইদা সালাকা ইবাদি আননি করিব, হে নবী যখন লোকেরা আপনাকে জিজ্ঞেস করবে আমার সম্পর্কে, আমার সম্পর্কে জিজ্ঞেস করবে আমি কোথায় থাকি, আমার অবস্থান কি, আমি কি জানি, আল্লাহ বলছেন ফা ইন্নি করিব, আমি বান্দার কাছে আছি। উজিবু দাওয়াত ইযা দানি, বান্দা যখন আমাকে ডাক দেয়, ইযা দানি যখন ডাক দেয়, এটা পরে আল্লাহ বলেন উজিবু, আমি ডাকে সাড়া দেই। উজিবু দাওয়াত দাই, ডাকে যে ব্যক্তি আমি তার ডাকে সাড়া দেই। ইযা দানি যখন সে ডাকে, এটা পরে, শর্ত তো আগে আসে, বলা উচিত ছিল আমাকে যখন ডাক দেয় তখন ডাকে সাড়া দেই, তা না বলে বললেন আমি সাড়া দেই যখন বান্দা ডাক দেয়, শর্ত পরে চলে গেছে। কি জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে যাচ্ছেন, ও বান্দা আমি তোমার ডাকে সাড়া দিতে, তোমার মুখ থেকে ডাক বের হতে দেরি লাগবে, আমার ডাকে সাড়া দিতে কোনো দেরি লাগবে না, যেন তোমার ডাক দেওয়ার আগেই আমি তোমার ডাকে সাড়া দেওয়ার জন্য প্রস্তুত থাকি। উজিবু দাওয়াত দাই ইযা দানি ফালিয়াস্তাজিবু লি, সুতরাং বান্দা যেন আমার কাছে ডাকে, আমাকে যেন দোয়া করে, আমার কাছে যেন আবেদন করে। রব্বুল আলামিন তুমি কি আমাদের ডাক শুনো, তুমি কত কাছে থাকো কত দূরে থাকো? আল্লাহ বলেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, বান্দা আমি তোমার গর্দানের সাহারগের চেয়েও কাছে আছি। আমার এলেম আমার জ্ঞান একদিকে বলা হচ্ছে আল্লাহ তার আরশে, আবার আল্লাহ কাছে, তার মানে কি আল্লাহর জ্ঞান আল্লাহর এলেম, আল্লাহ সব দেখেন সব শুনেন, আলিমুম বিযাতিস সুদুর, মানুষের মনের মধ্যে কি কল্পনা হয় সেটা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন জানেন। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, বান্দা আমি বান্দা তোমার গর্দানের সাহারগের চেয়েও কাছে আছি। কি দয়ালু কি মেহরবান আল্লাহ রাব্বুল আলামিন! সেজন্য কোরআনের সব জায়গায় আপনি একটা আয়াত খুঁজে পেতে পারবেন পারেন না যেখানে বলা আছে যে আমি তো ডাইরেক্ট শুনি না। এটা আমি সবসময় বলে থাকি, কারণ এই তাওহীদ আল্লাহর এই ইমানের বিষয়গুলো ক্লিয়ার না থাকলে আমি বলি না যেগুলো শূন্য শূন্য পিছে শূন্য তার পিছে শূন্য তার পিছে শূন্য, লক্ষ্য করে শূন্য লাগান, কোন মূল্য আছে? ঠিক, তুমি যত ইবাদত করো, নামাজ রোজা হজ যাকাত তসবিহ তাহলিল আর যিকিরাত যা কিছু করো, যদি তোমার তাওহীদ ক্লিয়ার না থাকে, এক ক্লিয়ার না থাকে, লা ইলাহা ইল্লাল্লাহ ক্লিয়ার না থাকে, তোমার সব বরবাদ হয়ে যাবে। তোমার বিশ্বাস বিপদে পড়লে অমুক ব্যক্তি সাহায্য করবে, তোমার বিশ্বাস মক্কার কুফররা এটা করত না, মক্কার কুফররা যদি বিপদে পড়ত, কোরআন সাক্ষী, কোরআন আয়াতে পরিষ্কার বলা আছে ওরা বিপদে পড়লে আল্লাহকে ডাকত। কাকে ডাকত? কাফেররা বিপদে পড়লে ডাকতে কাকে? আর আমাদের দেশের লোকেরা বিপদে পড়লে মাজারে দৌড়ায়, বিপদে পড়লে কোথায় দৌড়ায়? কোরআনে পরিষ্কার বলা আছে, সূরায়ে লোকমানের 32 নম্বরে বলা আছে, ওয়াইদা গাসিয়াহুম মাউজুন কাযুলাল, মক্কার কুফফারদের সম্পর্কে বলছেন, ওয়াইদা গাসিয়াহুম মাউজুন, যখন এ এই কুফফারদেরকে মৌজ মানে তুফান যখন সমুদ্র পথে তারা জাহাজে সফর করে, হঠাৎ করে ঘূর্ণিঝড় এসে বাতাসেদেরকে আক্রমণ করলো। এখন আর বিপদ থেকে বাঁচাবার কোন উদ্ধারকারী নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইদা গাশিয়াহুম মাউজুন কাজ্জুলালি, যখন তাদেরকে জুলাল মেঘমালার মতো এক একটা তুফান তাদেরকে আঘাত করে, দাআবুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন, তখন তারা খালেস ভাবে একনিষ্ঠ ভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে থাকে। ওরা বিপদে বদলে ডাকতে থাকে। আমি ছোট সময় লালবাগ মাদ্রাসায় যখন ভর্তি হলাম, বরগুনার থেকে এখন তো বিশাল বিশাল লঞ্চ, বরিশাল থেকে লঞ্চ মানে এখন তো হোটেল, একেবারে আরামদায়ক, এসি আছে, আপনার টেলিভিশন বিসিআর সবই আছে। ওই সময় ছিল কাঠের লঞ্চ, বরগুনা থেকে ছাড়তো, পান্তাভাত নিয়ে উঠা লাগতো, গ্রামের লোকেরা একটা পাতিলে করে ভাত পাকাইয়া তারপর আলু ভর্তা ইলিশ ভাত ভাবি করে নিয়ে উঠতো, দুই দিন থাকতে হবে। একবার ঘটনা ঘটলো মেঘনার মোহনায়, যখন লঞ্চ আসলো, কাঠের লঞ্চ, দোতলা লঞ্চ, কাপড় যেরকম কাঁপছে ধুপিরা, এরকম লঞ্চ উঠানামা করতে শুরু করলো। আমাকে দেখলো তালবেলির মানুষ, বাচ্চা হুজুর আগন্ধ আগন্ধ, সব আল্লাহ করা শুরু করলো, সব আল্লাহ আল্লাহ করে, লাই লাই লাল্লাহ পড়ে, কয়েকটা ছেলে হিন্দু, ওরা ওদের ধর্ম যে রাম রাম হরে কৃষ্ণ হরে রাম করা শুরু করলো, মুসলমান খেপলো ওদের ঘরে, এমনি বিপদে বসছি আমরা রাম রাম করো কথা বলতো, হিন্দুর বেলা কি করবো কম, কারণ জানে যে এখন উল্টো বেলা মারছি, বলে কি করবো আল্লাহ আল্লাহ, হিন্দুরা শুরু করো আল্লাহ আল্লাহ, তখন আর আমি আয়াত পড়ি নাই, এখন বুঝিছে এটার কারণটা কি ছিল। মানুষের ফেতরাতের মধ্যে আল্লাহর একটা সবক দেওয়া আছে, আল্লাহ তারা তাই বলছেন, ওয়াইদা গাশিয়াহুম মাউজুন কাজ্জুলাল, যদি ওদেরকে মেঘমালার মতো তুফান আক্রমণ করে। এখন বরিশালের লোকদের বুঝে আসে, বরিশালের দিকে গেলে আমি আয়াত সবসময় তাফসীর করি, ওয়াইদা গাশিয়াহুম মাউজুন কাজ্জুলাল দাআবুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, তারা আল্লাহকে ডাকে একেবারে মুখলিসিনা, সব থেকে খারেজ করে, খাজা বাবা, গাজা বাবা, পীর বাবা, যত বাবা আছে সবগুলোকে উৎখাত করে একমাত্র আল্লাহকে ডাকে। এরপরে হয় কি, আল্লাহ তারা বলছেন, ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ফামিনহুম মুক্তাসিদ ওয়ামা ইয়াজহাদু বিআয়াতিনা ইল্লা কুল্লু খাত্তারিন কাফুর। আর এক আয়াত আছে এরপরে, কোরআন শরীফে আরো একটা আয়াত আছে, হুয়াল্লাযী ইউসাইয়িরুকুম ফিল বাররি ওয়াল বাহরি, যাল্লা তারা তোমাদেরকে জলে স্থলে ভ্রমণ করান, হাত্তা ইযা কুনতুম ফিল ফুলকি, অতঃপর যখন তোমরা সমুদ্র জাহাজে, পানি জাহাজে, নৌকায় যখন তোমরা আরোহণ করো, ওয়া জারাইনা বিহিম বিরিহিন তাইয়িবাতিন, আর নৌকাগুলো যখন সুন্দর শীতল বাতাস ছেদ করে যখন চলতে থাকে, বিরিহিন তাইয়িবাতিন আরামদায়ক সুন্দর সুন্দর বাতাসে, স্নিগ্ধ বাতাসে যখন চলতে থাকে, ফারিহু বিহা, এবং সবাই খুব আনন্দে মৌজ মারতে থাকে, টাইটানিক চললো, ক্যাপ্টেন বলল তোমরা আনন্দ করো, ফুর্তি করো, একটা সোনা ডুবতে পারে কিন্তু টাইটানিক ডুবতে জানে না, তোমরা ফুর্তি করতে থাকো। এরপরে হলো কি, যা আতাহিফুন, হঠাৎ করে এক প্রচন্ড বাতাস এসে আঘাত করলো, ওয়াজা আহমুল মাউজ মিন কুল্লি মাকানিন, আর চতুর্দিক থেকে মৌজ এবং তুফান এসে ওদেরকে আঘাত করতে লাগলো। অবশ্য টাইটানিককে আঘাত করে বাতাস আঘাত করে নাই, নিচের থেকে পাথর ছিল বা পাহাড় ছিল, আঘাত করেছে, ফেটে গেল। এরপরে কি হল, ওয়াজান্নু আন্নাহুম উহীত বিহিম, এখন তারা নিশ্চিত হলো যে এখন তারা পড়ে যাবে, ডুবে যাবে, চতুর্দিকে খবর জানিয়ে দেওয়া হলো টাইটানিক জলমগ্ন হচ্ছে, বিপদে পড়ে গেছে, ফেটে গেছে, পানি ঢোকা শুরু হয়ে গেছে, অজন্য আন্নাহুম উহীত বিহিম দাউল্লাহ মুখলিসিন আলাহুদ্দিন, আল্লাহ বলেন তখন একেবারে খালেজ করে সব গায়রুল্লাহকে বাদ দিয়ে একমাত্র আল্লাহকে ডাকতে শুরু করে, আর আল্লাহর কাছে বলে, লাইন আনজাইতানা মিন হাযিহি, আল্লাহ তুমি যদি এইবারে আমাদেরকে নজাত দাও, মুক্তি দাও, লাইন আনজাইতানা, যদি আমাদেরকে এইবারে তুমি কোন রকম বাঁচাও, লানাকুনান্না মিনাশ শাকিরিন, আমরা একেবারে তোমার শুকুর গুজার বান্দা হয়ে যাব। ফালাম্মা নাজ্জাহুম ইযা আদাহুম, ফালাম্মা নাজ্জাহুম, আল্লাহ তাআলা বলেন ফালাম্মা আনজা আনজাহুম, যখন তাদেরকে আল্লাহ তাআলা নাজাত দিলেন, ইযাহুম ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হাক্কি, এরপরে তারা সব ভুলে গিয়ে আবার অন্যায় পথে চলতে শুরু করে দেয়। ড্রাইভারটা ভালো ছিল, চালক খুব ভালো ছিল, এই সব ভুলে আল্লাহকে ভুলে গিয়ে এই ধরনের কুফরি কথা বলতে শুরু করে। এটা সূরা ইউনুসের 22 নম্বর আয়াত, 10 নম্বর সূরার 22 নম্বর আয়াত। আমি এগুলো বলছি কি জন্য, যে আল্লাহ তাআলা দেখাচ্ছেন যে ওরা বিপদে পড়লে আল্লাহকে ডাকত, কিন্তু এরপরে আমাদের সমাজের লোকদেরকে আমরা দেখি বিপদে পড়লেও তারা আল্লাহকে ডাকে না। বিপদে পড়লে ডাকে কাকে? বিপদে পড়লে মাজারে দৌড় দেয়। তাহলে বোঝা গেল মক্কার কুফাররা যে বিপদে পড়লে আল্লাহকে ডাকত, আর আমাদের সমাজের মুসলমানরা বিপদে পড়লে খাজা বাবাকে ডাকে, বাজারকে ডাকে। কারা ভালো? বলছিলাম আল্লাহর নবীকে এরকম জিজ্ঞেস করা হতো, ওরকমই একটা প্রশ্ন ছিল, সেই প্রসঙ্গে আমি কিছু জিজ্ঞেস করে আলোচনা করলাম যে নবীকে যখন জিজ্ঞেস করা হতো আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দিয়ে দিতেন। ওখান থেকে একটা আরো নুকতা আলোচনা করলাম যে শুধু এক জায়গায় আছে, যত জায়গায় আছে আপনাকে জিজ্ঞেস করা হবে আপনি বলে দিন, কিন্তু এক জায়গায় বলা হলো আপনাকে যদি জিজ্ঞেস করা হয় আমার সম্পর্কে, আল্লাহ এইখানে আর আপনি বলেন শব্দ উল্লেখ করেন নাই, আল্লাহ নিজে উত্তর দিচ্ছেন, ফাইন্নি করিব, আমি বান্দার কাছে আছি। কত কাছে আছি জানো কি? ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, ও বান্দা আমি তোমার গর্দানের সাহারাদের চেয়েও কাছে আছি, তুমি ডাক দাও তোমার ডাক দিতে দেরি হবে, আমার সারা দিতে আমার কবুল করতে কোনো দেরি হবে না। উজিবু দাওয়াতাতাই ইযা দাআনি, বান্দা যখন আমাকে ডাক দেয় আমি তখন তার সঙ্গে সঙ্গে ডাকে সারা দেই, আমি সারা দেই যখন বান্দা ডাক দেয়, আমি সারা দেই আগে, ডাক দেয় হচ্ছে পরে, যেন আমি বান্দার ডাক দেওয়ার আগে উত্তর দিচ্ছি। আল্লাহর নবীকে এরকম জিজ্ঞেস করা হলো, ইউসুফ আলাইহিসসালাম সহ আরো বনী ইসরাইল যাদের মিশরে আগমন করেছিল কেমনে এসেছিল, আল্লাহ তাআলা সেই প্রশ্নের প্রেক্ষিতে এই সূরা নাযিল করে দিয়েছিলেন। ইযা ক্বালু লাকাদ কানা ফি ইউসুফ ওয়া ইখওয়াতিহি আয়াতুল লিসাইলিন, নিশ্চয়ই ইউসুফ এবং তার ভাইদের এই কাহিনীর মধ্যে আয়াত রয়েছে, নিদর্শন রয়েছে, লিসাইলিন, যারা প্রশ্ন করেছিল তাদের জন্য এবং আমাদের জন্য আদা নিদর্শন রয়েছে, আল্লাহর কুদরতকে জানা যাবে এখান থেকে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মূল কাহিনী শুরু করলেন, ইযা ক্বালু লা ইউসুফু আখুহু আহাব্বু ইলা আবিনা মিন্না ওয়া নাহনু উসবা, যখন ইউসুফের ভাইয়েরা আগে বলেছিলাম যে ইউসুফ আলাইহিসসালামের বাবা ইয়াকুবের চারটা স্ত্রী ছিল, অন্যান্য স্ত্রী থেকে ছিল 10 সন্তান, এরা ছিল বড়, ইউসুফ আর তার ভাই বিনিয়ামিন ছিল ছোট। আবার বিনিয়ামিনের জন্মের সময় তার মা মরে যায়, এই ছোট ভাইদের প্রতি ইয়াকুব আলাইহিসসালামের মায়া দয়া ছিল বেশি, এটা বড় ভাইদের কাছে ঈর্ষার কারণ হলো। এই জন্য আরবের রাজনীতির অবস্থা বুঝতে হবে তখনকার অবস্থাটা, এখনো তো যেমন কি থাকে, যার দলে লোক বেশি শক্তি বেশি তারাই কি করে ক্ষমতা দেখায়, ওই যুগেও এরকম। এখন তো মানুষ দাবি করে সভ্যতার এত উন্নত শিখরে পৌঁছেছে, তারপরও দেখা যায় কুবাদুরুদের মারামারি করে, আর ওই যুগে এরকম ছিল না। দলভিত্তিক কার সন্তান বেশি, কার বংশ বড়, এদের ক্ষমতা ছিল বেশি। ইউসুফের ভাইয়েরা পরামর্শ করলো, আমরা আব্বার 10টা ছেলে সব দলবদ্ধ যুবক, যদি বিপদ আপদে পড়ে তাহলে আমাদের কি সাহায্য এগিয়ে আসতে হবে, কাজে নিয়ম হলো আমাদেরকে যেন তিনি ভালোবাসেন তা বাদ দিয়ে ওই দুইটা বাচ্চাদেরকে কেন বেশি ভালোবাসে, ওরা কোনো উপকার তো করতে পারবে না, বরং ওরা বিপদে পড়লে আমাদের এগিয়ে আসতে হবে, আর আব্বা ওদেরকে কেন গুরুত্ব দিচ্ছেন বেশি। إِذْ قَالُوا لَيُوسُفُ أَخُوهُ أَحَبُّ إِلَىٰ أَبِينَا, যখন তারা এই নিজেরা পরামর্শ করলো আমাদের ইউসুফ এবং ইউসুফের ভাই তারা আমাদের আব্বার কাছে বেশি প্রিয় আমাদের চেয়ে, ওয়া নাহনু উসবাতুন, অথচ আমরা একটা সঙ্গবদ্ধ দল, দশ জনের একটা দল, এই দশ জনের একটা দল থাকা সত্ত্বেও আমাদেরকে আব্বা গুরুত্ব না দিয়ে, আমাদেরকে বেশি গুরুত্ব না দিয়ে ওই দুজনকে গুরুত্ব বেশি দেয়। নিশ্চয় আমাদের বাপ আমাদের আব্বা জান বড় স্পষ্ট গুমরাহির মধ্যে আছে, পদচ্যুতির মধ্যে আছে, ভ্রষ্টতার মধ্যে আছে। কাজে কি করা যায় পরামর্শ হচ্ছে। আমি এটাও বলেছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জানানোর মধ্যে আরো অনেকগুলো কারণ ছিল। একটা কারণ এটাও ছিল, ইউসুফ আলাইহিসসালামকে যেভাবে হত্যার জন্য চক্রান্ত করা হয়েছে, যেভাবে পরামর্শ হচ্ছে, ঠিক এরকম ভাবে আল্লাহর নবীকে হত্যার জন্য পরামর্শে বসেছিল। মক্কার দারুন্নদোয়া নামক জায়গায় পরামর্শে বসলো, পরামর্শ আসলো, উক্তুলু ইউসুফ আবিত্রাহুহু আরদান ইয়াখলু লাকুম ওয়াজহু আবিকুম। কেউ পরামর্শ দিল ইউসুফকে একেবারে শেষ করে দাও, হত্যা করো, আবিত্রাহুহু আরদান, অথবা তাকে কোন খালি ময়দানে ফেলে রাখো, তাহলে ইয়াখলু লাকুম ওয়াজহু আবিকুম, তোমাদের আব্বার চেহারা নজর একমাত্র তোমাদের দিকেই আসবে, আব্বার চোখের থেকে ওদেরকে সরিয়ে দাও, হত্যা করে ফেলো। وَتَكُونُ مِنْ بَعْدِهِ قَوْمًا صَالِحِينَ নবীর সন্তান তো আল্লাহর ভয় আছে, এই যে অন্যায় করব তাহলে পরবর্তীতে শাস্তি আসবে, কয় না অসুবিধা নাই। وَتَكُونُ مِنْ بَعْدِهِ قَوْمًا صَالِحِينَ শয়তান শিখিয়ে দিল তোমরা এরপরে তওবা করে একেবারে দিনদার মুত্তাকি পরহেজগার নেককার হইয়া যাইবা। বোঝা গেল শয়তানের একটা বড় ধোঁকা এটা। ইউসুফ আলাইহিসসালামকে যেভাবে হত্যার জন্য এই পরামর্শ হচ্ছে, ঠিক তেমনি ভাবে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় তাওহীদের দাওয়াত দেওয়া শুরু করলেন, আমার আলোচনায় অনেক জায়গায় এসেছে যে আল্লাহর নবী দাওয়াত দিয়েছিলেন কিসের দাওয়াত, নামাজের দাওয়াত আসে নাই, নামাজ আসলো মেরাজের থেকে, রোজা আসলো আরো পরে, হজ আরো পরে, যাকাত আরো পরে, এই মেরাজে যাওয়ার আগ পর্যন্ত আল্লাহর নবী যে দাওয়াত দিয়েছিলেন তা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। এই দাওয়াত দেওয়ার কারণে কুফফার রাখে পেয়ে গেল। আবু তালেবের কাছে গেল, তোমার ভাতিজাকে বন্ধ করতে বলো, আমাদের দেবদেবীর সমালোচনা কেন করে, আমাদের পীরদের সমালোচনা করে, কেন ইমাম সাহেবকে বন্ধ করতে বলো, কেন হাসান বাগের ইমাম এই খাজা বাবার বিরুদ্ধে বলে, খাজা বাবার বিরুদ্ধে বলে, ল্যাংটা বাবার বিরুদ্ধে বলে, বন্ধ করতে বলো। আবু তালেবের কাছে দল বেঁধে আসলো, আবু তালেব তুমি তোমার ভাতিজাকে বন্ধ করতে বলো, নতুবা কিন্তু আমরা তোমার বিরুদ্ধে আন্দোলন শুরু করব। সে কি চায় বলো তাকে, যদি ব্যবসায়ী হতে চায় বড় ব্যবসায়ী, মক্কার সবচেয়ে বড় ব্যবসায়ী তাকে বানিয়ে দেওয়া হবে, যদি সুন্দরী নারী বিয়ে করতে চায় মক্কার সবচেয়ে সুন্দরী রমণী তার কাছে বিয়ে দিয়ে দেওয়া হবে, আর যদি ক্ষমতা চাই আজকেই আমরা মিটিং দেখে মক্কার নেতৃত্বের মুকুট তার মাথায় পরিধান করিয়ে দিব, কিন্তু তারপরেও যদি এই তাওহীদের দাওয়াত দেওয়া বন্ধ না করে, লা ইলাহা এই কথা বলা বন্ধ না করে, তাহলে জেনে রাখবে আমরা তার বিরুদ্ধে একশনে যাব আর তোমার বিরুদ্ধে একশনে যাব। আবু তালেব গিয়ে ভাতিজাকে বুঝাইল, আবু তালেব ভাতিজাকে বুঝাইল, ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই মক্কার নেতারা সব তোমার কাছে আবেদন করছে, তুমি দুনিয়ার যা চাও তোমাকে দেওয়া হবে, নেতৃত্ব চাও দেওয়া হবে, সুন্দরী নারী চাও দেওয়া হবে, বড় ব্যবসায়ী হতে চাও দেওয়া হবে, কিন্তু একটা শর্ত, তা হচ্ছে তুমি লা ইলাহা দাওয়াত দেওয়া বন্ধ করে দাও, তুমি এই খাজা বাবাদের বিরুদ্ধে কথা বলতে পারবা না, গাজা বাবাদের বিরুদ্ধে কথা বলতে পারবা না, পীর সাহেবরা যত তরিকা বানায় কোনো কথা বলতে পারবা না, ওরা আল্লাহর দিনের থেকে যত গোমরা করে ওদের বিরুদ্ধে বলা যাবে না, খালি একটা কথা বন্ধ করো সব পেয়ে যাবে, আর যদি এটা না করো তাহলে কিন্তু তোমারও বিপদ আমারও বিপদ। আল্লাহর নবী বললেন, চাচা তোমার যদি বিপদ হয় তো চলে যেতে পারো, আল্লাহর কসম ওরা দুনিয়ার নেতৃত্ব নয়, যদি আসমানের চাঁদ আমার একাটে তুলে দেয় এবং আসমানের সূর্য আমার আরাকাটে তুলে দেয়, আমি এক মুহূর্তের জন্য কালিমাতুশ শাহাদা লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দাওয়া বন্ধ করতে পারি না, আমি দাওয়াত দেয় আল্লাহর পক্ষ থেকে, কার পক্ষ থেকে, আমি আল্লাহর জন্য কাজ করি, আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম, কাফেরদের কোনো মাওলা নেই, কোনো অভিভাবক নেই, কোনো মুরব্বি নেই, আমি যার জন্য কাজ করি তিনি আমাকে সাহায্য করবেন, যা তা প্রয়োজন তুমি ওদের করে যোগ দিতে পারো, আপত্তি নাই। এরপরে আবু তালেব দেখল সর্বনাশ, ভাতিজাও কঠোর, মক্কার নেতারাও কঠোর, এবারে নিশ্চয়ই একটা সমস্যা আসবে, এজন্য আবু তালেব এগিয়ে আসলেন ভাতিজার সাহায্যের জন্য। বনু হাসেম বনু মুত্তালেবকে ডাকালেন, সবাইকে জড়ো হতে বললেন, সব জড়ো হলো, একজন খালি আসে নাই, কেটা আবু লাহাব। এই আবু লাহাব ছাড়া বনু হাসেম বনু মুত্তালেব সব এগিয়ে আসলো। আবু তালেব ভাষণ দিলেন, কুফফার মক্কার নেতারা যেভাবে তার বিরুদ্ধে অ্যাকশনে যাচ্ছে, ও আমার বনু হাসেম বনু মুত্তালিবের লোকেরা, তোমরা তোমাদের সন্তানকে বাঁচাবার জন্য তৈরি আছো কিনা? বনু হাসেম বনু মুত্তালিবের সব লোকেরা কুবাদ্দবা ঘোষণা করলো, আমরা অবশ্যই তার পাশে থাকব, আল্লাহর কসম আমাদের একটা লোক থাকা পর্যন্ত মুহাম্মাদের গায়ে কেউ হাত দিতে পারবে না। আবু তালেব সঙ্গে সঙ্গে দশটা কবিতা বলল, কবিতা শুরু ছিল এভাবে, আল্লাহি লা ইয়াসিলু ইলাইকা বিজমাইহিম হাত্তা ওয়াসাদা বিত্তুরাবে দাফিনা, ও আমার ভাতিজা মুহাম্মদ তুমি তোমার কাজ চালিয়ে যাও, তোমার দাওয়াতের কাজ তুমি চালিয়ে যাও, জেনে রাখো আল্লাহর কসম ওরা সবগুলো মিলেও যদি তোমার কাছে আসে একটা লোক তোমার কাছে বসতে পারবে না, হাত্তা ওয়াসাদা বিত্তুরাবে দাফিনা, যতক্ষণ পর্যন্ত আমি আবু তালেবের দেহের সঙ্গে রুহু থাকবে, আমি আবু তালেবের মাটির উপরে দাঁড়িয়ে থাকবো, অতক্ষণ পর্যন্ত আল্লাহর কসম সব মিলে তোমার কোনো ক্ষতি করতে পারবে না। কি ঘোষণা! কিন্তু আবু তালেব সংগ্রহ করেছিল, ইতিহাস আমি বারবার বলেছি, হেদায়েত দেওয়ার মালিক কে? আবু তালেব আল্লাহর নবীর সাহায্য করেছে, ভাতিজা হিসেবে, নবী হিসেবে না। আর আবু আবু বকর ওমর ওসমানরা সাহায্য করেছেন নবী হিসেবে, কি হিসাবে? পার্থক্য বুঝতে হবে। আল্লাহর নবীকে এবার কি করা হবে? দীর্ঘ চক্রান্ত করতে করতে শেষ পর্যন্ত শয়তান পরামর্শ দিল, একটা কাজ করো, পরামর্শে বসলো, দারুন নদুয়া মক্কার সংসদ ভবনে পরামর্শ হলো। কেউ পরামর্শ দিলে একে দেশান্তর করে দাও, অন্য দেশে পাঠাও। শয়তান বড় মুরব্বীর শ্রদ্ধার আসে, বললো যে না এটা হবে না, এটা যদি করো তাহলে ওখানে গিয়ে দাওয়াত দিয়ে কিন্তু আবার হামলা করবে মক্কায়। বলে তাহলে জেলখানায় ঢুকিয়ে দাও, বলে না এটাও ঠিক হবে না, জেলখানায় ঢুকিয়ে দিলে পরে বনু হাসেম বনু মুত্তালিবরা কিন্তু একসনে যাবে। বলে তাহলে কি করা যায়? একজন উঠে বললো তাহলে একেবারে হত্যা করে দাও। বলে হত্যা করলে তো আবার হত্যার বিনিময়ে হত্যা চলে আসবে, যে হত্যা করে তাকে হত্যা করা হবে, এটা জাহেলের যুগেও ছিল। বলেন না, শয়তান এবার মুখ খুললো, না এখানে একটা বুদ্ধি দিচ্ছি তোমাদেরকে, একজনে হত্যা করবা না, প্রত্যেকটা গোত্র যতগুলো তোমাদের গোত্র আছে প্রত্যেকটা গোত্রের এক একজন যুবক আসবে, রাতের বেলায় যে ঘেরাও করে তাকে অন্ধকারে একবারে আক্রমণ করে হত্যা করবে, তাহলে আর কারো একজনের বিরুদ্ধে তাদের দাবি থাকবে না, দাবি থাকবে গোটা তোমাদের আরবদের বিরুদ্ধে। আর এতগুলো লোকদের সাথে যুদ্ধ করার সাহস তাদের নেই, শেষ কোনো চুক্তি হবে, মুক্তি যে আছে 100 উট দেওয়ার নিয়ম ছিল, 100 উট দিয়ে দিলে বস ঝামেলা শেষ হয়ে যাবে। শয়তান বলে এইটা ঠিক বুদ্ধি, কিন্তু মুহাম্মাদের সাথে শয়তান আছে, কে বলছে? শয়তান বলতেছে মুহাম্মাদের সাথে শয়তান আছে, তাকে কিন্তু জানাই দেবে, কাজটা আপনি ছাড়ো। এই জন্য ওই রাত্রি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য ঘেরাও করা হলো। এরপরে তো ইতিহাস অন্যদিকে, আল্লাহ রাসূল হিজরত করলেন, সে ঘটনাগুলো আছে, আমি এখানে এত মিলেটা আছে এই জন্য বললাম। ইউসুফ আলাইহিস সালামকেও পরামর্শ করা হচ্ছে হত্যা করার জন্য, উক্তুলু ইউসুফা আবিতরাহুহু আরদান, তোমরা ইউসুফকে হত্যা করে ফেলো, আবিতরাহুহু আরদান, অথবা তাকে কোন একটা জটিল ময়দানে কোন জায়গায় জঙ্গলে ফেলে রাখো, ইয়াকুলু লাকুম ওয়াজহু আবিকুম, তোমাদের আব্বার চেহারা সামনে থেকে সে চলে গেল, তোমাদের জন্য তার দৃষ্টি নিবন্ধন হবে, ওয়াতাকুনু মিন বাদিহি কওমান সালিহিন, এবং তোমরা এরপরে তওবা করে একেবারে দিনদার মুত্তাকি নেককার পরহেজগার হয়ে যাইবা। ও আমার ভাই জানারা, শয়তানের এটাও একটা বড় ধোকা, যৌবনে যখন কে মদত করতে আসে কয়েক একটু গুণাটুনা করে নেই, হজ ফরজ, কয়ে যে এখন হজ করলে তো পরে কিছু করা যাবে না, এই জন্য হজটা আর একটু বুড়ো হলে করবো, বলে না রেখো, হাদিসে বলা আছে মানুষ যত বুড়ো হয় অত তার দুইটা জিনিস যুবক হয়, আছে, আদম বনে আদম বৃদ্ধ হয়, যত বুড়ো হয় স্নানে তার দুইটা বৈশিষ্ট্য যুবক হতে থাকে, দুইটা বৈশিষ্ট্য দুইটা খাসলাক যুবক হইতে থাকে, আল হেরসু আলাল মাল আল হেরসু আলাল উমর, একটা হচ্ছে সম্পদের প্রতি লোভ আর একটা হচ্ছে বয়সের প্রতি লোভ, আর 100 বছর বাঁচতাম। এজন্য মানুষ এই আশা করে যে পরে তওবা করে ঠিক হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বহু জায়গায় উত্তর দিয়েছেন যে মানুষ এরকম যারা আশা করে তারা সুযোগ পায় না। কোরআনে বলা আছে হাত্তা ইযা জা আহাদুকুমুল মাউত, যখন মৃত্যু এসে যায়, ফায়াকুল রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিবিন, বলে আমার রব একটু যদি আমাকে সময় দাও, একটু যদি সময় দাও, লাউলা আখারতানি ইলা আজালিন করিবিন ফাসাদদাকা, একেবারে দান সৎকার করে আসবো, খায়রাত করে দিব, একে সব মাল বন্টন করে দিব, ওয়াকুম মিনাস সলিহিন, এবং একেবারে নেককার দিনদার মুত্তাকি পরহেজগার হয়ে যাব, সলিহিন হয়ে যাব। আল্লাহ তাআলা বলছেন ওয়ালাই ইউখরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, একটা প্রাণীকেও তার মৃত্যুর যে নির্দিষ্ট সময় আছে এর থেকে একটু মুহূর্ত সময় বাড়িয়ে দেওয়া হবে না। ওয়ালাই ইউখরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, মৃত্যু যখন আসবে সময় দেওয়া হবে নাকি? কাজী ইউসুফের সূরার মধ্যে আয়াত 9 নম্বর আয়াত খুবই গুরুত্বপূর্ণ আয়াত। যারা মনে করে যৌবনে কিছু পাপটা করে নেই, পরে তওবা করে খুব ভালো হয়ে যাবে, এটা শয়তানের ধোকা। এই জন্য বলেছে এই সুরার মধ্যে সব রকমের শিক্ষা আছে। ইউসুফের ভাইয়েরা পরামর্শ করলো ইউসুফকে কতল করে ফেলে হত্যা করো, এরপরে হত্যা কোন একেবারে ভালো লোক হয়ে যাবো তওবা করে। ও আমার ভাইয়েরা, মৃত্যু যখন আসবে কাউকে আগের থেকে জানানো হবে না, আগের থেকে জানানো হচ্ছে তোমার যৌবনকে দুর্বল করে দেওয়া হচ্ছে, তোমার চামড়ার ভিতর থেকে হাড়ির ভিতর থেকে গোস্তগুলো চলে যাচ্ছে, এগুলো তোমার জানান দেওয়া হচ্ছে। এজন্য মৃত্যুর জন্য সবসময় তৈরি থাকতে হবে। মৌত কো সমঝা হ্যায় গাফিল ইখতিতামে জিন্দেগি, দর হাকীকত মৌত হ্যায় সুবহে দাওয়ামে জিন্দেগি। ওরে পাগল, তুমি মৃত্যু মনে করছো কবে আসবে, দেরি আছে এখনো? না না, মৃত্যু তোমার যে কোনো মুহূর্তে আসতে পারে। ইউ চেমন ইউ হি রহেগা আর হাজারা বুলবুলা আপনি আপনি বুলিয়া সব বল কর উড় যায়েঙ্গে, তোমার মতো যুবক আর তোমার চেয়ে প্রভাবশালী, তোমার চেয়ে ক্ষমতাশালী লোকে দুনিয়াতে অনেক আসলো অনেক গেল, কেউ স্থায়ী হয় নাই। এই জন্য হক বিলাল রাদিয়াল্লাহু তাআলা কবিতা পড়তেন وكل الناس مسبح في اهله والموت ادنى من شراك نعاله, প্রত্যেকটা মানুষ বড় বড় পরিকল্পনা করে, এই করব সেই করব, এত বড় বাড়ি করব, এত বড় গাড়ি করব, والموت ادنى من شراك نعاله, অথচ মৃত্যু তার একেবারে জুতার ফিতার চেয়েও কাছে। كل امرئ مسبح في اهله والموت ادنى من شراك نعاله, হক বিলালের কবিতা কি সুন্দর কবিতা। এরকম ভাবে প্রত্যেকটা মানুষ যারা চিন্তা করে, তারা গবেষণা করে, তারা বুঝে যে মৃত্যু যে কোনো মুহূর্তে আসতে পারে। কবি বলছেন, তুমি কি লক্ষ্য করছো না নিজেকে লক্ষ্য করে বলছেন, ফুলের বাগানে ফুল কত সুন্দর দেখা যায়, কিন্তু একদিন দুই দিন তিন দিন পাঁচ দিন এরপরে গিয়ে দেখো ফুলের সেই সৌন্দর্য আর নাই, ঢলে পড়ে গেছে। গুলাদ গুলশা জুদা গাস্তা তরু তাজা নমি মানাদ আগর মানাদ সবে মানাদ সবে দিগর নমি মানাদ, ফুল যদি বাগান থেকে ছিঁড়ে আনো কি সুন্দর ফুল, পরক্ষণে সে ঢলে পড়ে যায়, সৌন্দর্য থাকে না। আবার যখন নতুন বিয়ে করে বউ ঘরে আনো তখন কি লম্বা ঘোমটা দেওয়া থাকে, মাথা পর্যন্ত ঢাকা, চেহারা ঢাকা, সব ঢাকা, এরপরে যত পুরানো হতে থাকে তার ঘোমটাটা বাড়তে থাকে, পড়তে থাকে, শেষ পর্যন্ত মাথার খবরও থাকে না। রেখে যাবে নওয়ারুসা পর দরে শোহর নমি মানদ আগর মানদ সবে মানদ সবে দিগর নমি মানদ। বাড়িতে যখন মেহমান চলে আসে প্রথম দিন যখন আসে কোরমা খাও পোলাও খাও কি খাওয়াবে ডাব খাওয়াবে না কি খাওয়াবে একেবারে পাগল হয়ে যায়। এরপরে দ্বিতীয় দিন গেলে পরে গরুর গোস্ত চলে, তৃতীয় দিন গেলে পরে আবার ডিম আসে আলু ভর্তা আসে, এরপরে আলু ভর্তা ডাল চলে কদিন মেহমান যায় না কেন? কবি সেটা উল্লেখ করেছেন, হামেশা ইজ্জতে মেহমা বয়ে খানা নমি মানত আগর মানদ সবে দিগর নমি মানত। একজন মেহমান যখন কারো বাড়িতে যায় ওই যা বললাম সেরকম একেবারে আদর যত্ন পায়, এরপরে আস্তে আস্তে মেহমানের কদর কমতে থাকে। ঠিক এরকম ভাবে এই দুনিয়ার থেকে তোমাকে এক সময় যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মধ্যে কোন মানুষকে স্থায়িত্ব দেওয়া হয় নাই, মৃত্যু সব সামনে সকলদের সামনে আসবে। আল্লাহ তারা বলছেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তিনি জীবন এবং মৃত্যু এবং জীবন মৃত্যু আগে আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি মৌত এবং হায়াত মৌত এবং জীবন সৃষ্টি করেছেন, মৌতকে আনলেন আগে হায়াত আনলেন পরে, বুঝে গেল মৌত একেবারে কাছে। মানুষ ওই যে দুনিয়াতে আসলেই তো আগান দিয়ে দেওয়া হয়, অবশ্য আজান একামত দুইটার সহি কোন রওয়ায়েত নাই, ডান কানে আজান একামত বাম কানে আজানের কথা আছে। আজান দিয়ে দেওয়া হলো, একামত দিয়ে দেওয়া হলো, তাকে জানিয়ে দেওয়া হলো তোমার জীবনের আজান একামত শেষ হয়ে গেছে, নামাজটা বাকি আছে, জানাজার নামাজ ইমাম সাহেব দাঁড়াইবে আল্লাহু আকবার, একামত তো আগেই শেষ হয়ে গেছে, তোমার জীবন এতটুকু। এইভাবে আমাদের খেয়াল রাখতে হবে, এইটা একটা শয়তানের ধোকা। অনেকের উপরে হজ ফরজ আছে, হজ করে না, কয়ে যে একটু বুড়ো টুড়ো হইলে তারপরে করবো, এখনই হজ করলে কি আর সবকিছু করা যাবে? ইউসুফ আলাইহিস সালামের ভাইদের এই শয়তান ধোকা দিল, এখন ইউসুফকে হত্যা করে ফেলো, বলে এত বড় একটা মারাত্মক অন্যায় করবো, একটা মাসুম বাচ্চাকে কতল করে ফেলবো, কতল করা মারাত্মক অন্যায়। কোরআনুল কারীমে সব ধর্মেই আছে অন্যায় হত্যা করা পাপ, হত্যা মহাপাপ সব ধর্মেই আছে, কিন্তু কোরআনুল কারীম যত সুন্দর করে এবং যত সুন্দর করে বলেছে এবং যত কঠোর আইন দিয়েছে পৃথিবীর কোন ধর্মগ্রন্থে এত সুন্দর করে বলা হয় নাই। কোরআন বলছে মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকাআন্নামা কাতালান নাসা জামিয়া, যেই ব্যক্তি কোন একটা মানুষকে অন্যায়ভাবে হত্যা করল অথচ সে কাউকে হত্যা করে নাই, কাউকে খুন করে নাই, অথবা দুনিয়াতে কোন ফিতনা ফাসাদ করে নাই, এই নিরীহ লোকটাকে যে ব্যক্তি হত্যা করলো সে যেন গোটা পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করে ফেললো। অমান আহিয়াহা, পক্ষান্তরে যে ব্যক্তি কোন একটা মানুষকে অন্যায় হত্যার হাত থেকে রক্ষা করলো বাঁচালো ফাকান্নামা আহিয়ান্নাসা জামিয়া, সে যেন গোটা পৃথিবীর সমস্ত মানুষকে হত্যার হাত থেকে বাঁচালো। কি সুন্দর কথা, এত সুন্দর ওয়াজ আল্লাহ তাআলা করলেন, এই ওয়াজে যদি কাজ না হয় তারপরে শাস্তি আছে, যদি ওয়াজে কাজ না হয় আল্লাহ তাআলা বলছেন কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা, এবারে শুনে রেখো আল্লাহর ওয়াজ যাদের কানে ঢুকবে না, যদি কেউ অন্যায় করে হত্যা করে ফেলো তাহলে তার জন্য আল্লাহ তাআলা ফরজ করেছেন কতল করতে হবে তাকেও। এরপর আরেক জায়গায় ওয়াজ করছেন ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব, ওহে জ্ঞানী লোকেরা যদি দুনিয়ায় শান্তিতে বসবাস করতে চাও, দুনিয়ায় যদি মানুষের জীবন রক্ষা করতে চাও, আল্লাহর কথা ভালো করে শুনো, আল্লাহ কেসাস ফরজ করে দিয়েছেন। এই কেসাসের মানে হচ্ছে যে যাকে হত্যা করবে তাকেও হত্যা করে দেওয়া হবে। আল্লাহ বলছেন এই কেসাসের মধ্যে রয়েছে তোমাদের জীবন, তোমাদের কি জীবন বাঁচতেছে। আজকে কোরআনের সে আইন নাই জন্য আপনাকে হত্যা হচ্ছে, ইউনিভার্সিটির ছেলেরা বন্ধু হত্যা করে, যারা শিক্ষা করতে দেবে তারা কি করে এরকম, এগুলো কি জন্য? কোরআনের শিক্ষা না থাকার কারণে। এই জন্য বলেছিলাম যে কোরআন হচ্ছে আলো, কোরআন কি, এই আলো যদি না থাকে তাহলে এই গন্ডগোল গুলো লাগে। ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা সেই শয়তানি বুদ্ধি নিল ওয়াতাকুনু মিন বাদিহি কওমান সলিহিন, তোমরা এরপরে একেবারে পাক্কা আল্লাহওয়ালা হয়ে যাবে, বুজুর্গ হয়ে যাবে, সলিহিন বুজুর্গ হয়ে যাইবা। ক্বালা কাইলুম মিনহুম, এবারে বড় যে তার মাথায় একটু বুদ্ধি বেশি থাকে সে বলে না হত্যা করার দরকার নাই, ক্বালা কাইলুম মিনহুম এত বড় পাপ তোমাদের করা দরকার নাই, লা তাকতুলু ইউসুফা ইউসুফকে তোমরা হত্যা করো না, আলকুহু ফি গায়াবাতিল জুব্বে, তাকে জঙ্গলের কোন কুয়ার মধ্যে গভীর কূপে নিক্ষেপ করো, এখান থেকে কোন কাফেলা যাওয়ার সময় তাকে তুলে নিয়ে যাবে, একেবারে অনেক দূরে দেশে নিয়ে যাবে, তোমাদের আর কোনো ঝামেলা থাকবে না। ইনকুম তুম ফাইলিন, যদি এটা করতে পারো এটাই করো, এই পরামর্শ করলো এবং এটাই সিদ্ধান্ত হলো। এখন কিভাবে ইউসুফ আলাইহিস সালামকে তার বাপের থেকে নিয়ে আসবে, সেই কৌশল সেই বুদ্ধি গিয়ে তার বাবার সামনে যাবে এবং তারপরে কি কি করবে সেগুলো ইনশাআল্লাহ আমরা আগামী জীবনে আলোচনা করবো। আজকের আলোচনা আমি ইউসুফকে বলেছি যে শুধু একটা কেসটা বলার উদ্দেশ্য না, এই কেসটার থেকে আমাদের অনেক কিছু শিক্ষা আছে, সেগুলো আলোচনা হবে। আজকেও অনেক গুরুত্বপূর্ণ বিষয় আসলো, আকিদার বিষয় আসলো, আমলের বিষয় আসলো। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন।